السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা ধারাবাহিক আলোচনায় পাপ এবং তার প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর ইতিপূর্বে বিভিন্ন প্রভাবের কথা বলেছি বিভিন্ন জিনিসের উপরে। আজকে আলোচনা করব মান সম্ভ্রম এর উপরে পাপের প্রভাব কেমন। কোন পাপ করলে মানুষের মান সম্ভ্রম উঠায়, জানা কথা মানুষের সম্মান চলে যায়। অবশ্য যার সম্মান বোধ নেই, যার মান নেই, তার অপমান কিসে? অনেক মানুষ আছে তাদের মানই নেই, তো তাদের অপমান বোধ থাকাটার কথা নয়, তাদের কাছে আলাদা। কিন্তু যাদের মান সম্ভ্রমের বোধ আছে, আত্মসম্মান আছে, তাদের অন্তপক্ষে পাপ করার ফলে তাদের যে মানের ক্ষতি হয়, সেই কথাটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রকৃত মানুষ হল সেই যার মনুষ্যত্ব আছে আর মনুষ্যত্ব বোধও আছে। যেমন চাই যে নিজের মানটা, নিজের সম্মানটা বজায় থাক, তেমনি এটা সে চাই যে অপরের সম্মানও আমি লুট করব না, সম্ভ্রম লুট করব না। এ কথা আমরা জানবো পরে। যার ইমানের সাথে সুন্দর চরিত্র আছে সে হচ্ছে সুন্দর মোমেন। কিন্তু অনেক সময় মানুষ এমন পাপ করে যার ফলে তার নিজের মান সম্ভ্রম নষ্ট করে। মহান আল্লাহ কাছে তো বটেই, মানুষের কাছেও সে কি হয়ে যায়? সম্মানহীন, অপমানিত, অপদস্থ, অদদরিত, ঘৃণ্য এবং লাঞ্ছিত হয়। যেকোনো সামাজিক অপরাধ মানুষের সমাজের চোখে চ্যুত হয়ে যায়, মানুষের সমাজের চোখে চ্যুত হয়ে যায়, মানে পড়ে যায়। চুরি, ডাকাতি, খুন, অবৈধ প্রেম, ভালোবাসা, ব্যভিচার, ধর্ষণ, সুদখড়ি, মিথ্যাবাদিতা, চুগলখড়ি, গীবত, অহংকার ইত্যাদি মহাপাপে লিপ্ত হওয়ার ফলেও সে মানুষের চোখে ছোট হয়ে যায়। যে কোনো কারণে যার বিরুদ্ধে আপনি এগুলো প্রয়োগ করবেন, তার কাছে, তার বন্ধু বান্ধবের কাছে আপনি ছোট হয়ে যাবেন। কিন্তু আমাদের বলার এখানে উদ্দেশ্য হল বংশীয় মান মর্যাদা, যে মান সম্ভ্রম যাকে বলে। দেখো, এই বংশ দেখে অমুক বংশের লোক অথচ এরকম করছে, যে বংশীয় মান মর্যাদা। আর সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় বংশের নাম কি? ইসলামের সবচেয়ে বড় বংশের নাম হল ইসলাম। মুসলমানদের সবচেয়ে বড় বংশ কার? যার ইসলাম, ঠিক আছে, সেই হচ্ছে সবচেয়ে বড় বংশীয় লোক। অবশ্য এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সব থেকে উচ্চ, সেটা আলাদা কথা। কিন্তু আমরা সমাজের ব্যক্তি হিসাবে যদি দেখি, কোন ব্যক্তি সবচেয়ে বড় বংশটা বড়, যার ইসলামটা সবচেয়ে বেশি পালন হয়, সেই হচ্ছে সবচেয়ে বড়। এ সংরক্ষার জন্য ইসলাম পবিত্র বিবাহের বিধান দিয়েছে, যাতে করে আপনার মান সম্ভ্রম সংরক্ষা পায় বা সংরক্ষা হয়, সংরক্ষিত হয়। এমনও, এমনকি পাপকেও ইসলাম পাপ বলে চিহ্নিত করেছে, যা বংশীয় সম্মান ও কুলমানকে প্রভাবান্বিত করে এবং পবিত্র বংশীয় অবৈধ সংমিশ্রণ ঘটায়। এমন বহু কথা হাদিস কোরআন আপনি নিশ্চয়ই পাবেন। যেমন সেই লক্ষ্যে ইসলাম ব্যভিচারকে হারাম ঘোষণা করেছে। ব্যভিচারকে হারাম কেন ঘোষণা করা হয়েছে? যাতে মান সম্ভ্রম বজায় থাকে আর বংশে সংমিশ্রণ না ঘটে। বংশে সংমিশ্রণ না ঘটে মানে, মনে করেন একজনের বউ আর সে বউ একজনের সঙ্গে ব্যভিচার করছে, সেই ব্যভিচারের ফলে সন্তান হচ্ছে, আছে একজনের কাছে, আবার যদি সন্তান হয় অপরের, তাহলে বংশে সংমিশ্রণ হলো না, কেউ জানতেও পারলো না, কেউ জানতেও পারলো না, মাঝখান থেকে অন্য বংশের সন্তান এই বংশে ঢুকে গেল। এই জন্যই বলে মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। সন্তানরা যে প্রসব করলো বাপ, আসল বাপকে এটা একমাত্র মাই বলতে পারবে বাইরে থেকে, এমনকি তার নিজের স্বামীও বলতে পারবে না যে সন্তান আমার কি না। আল্লাহ মুস্তাহ। তো এইভাবে বংশের মর্যাদা, বংশের সম্মান নষ্ট হয় ব্যভিচারের ফলে। আর ব্যভিচার তো লিপ্ত হওয়া দূরের কথা, ব্যভিচারের ভূমিকা, ব্যভিচারের নিকটবর্তী হতে অভিযোগ করেছে আমাদেরকে ইসলাম। কোরআন কি বলেছে? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবীলা বানি ইসরাঈল, 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। ব্যভিচার, ব্যভিচার কাকে বলে? বাদশা মিয়া। ব্যভিচার কাকে বলে? ব্যভিচার হলো বিবাহ বহির্ভূত সম্পর্কে, বিবাহ বহির্ভূত সম্পর্কে কোন নারী পুরুষের মিলন, নারী পুরুষের যৌন মিলন, নারী পুরুষের দৈহিক মিলন একান্ত ঘনিষ্ঠ হওয়া একমাত্র বিবাহের বন্ধনের মাধ্যমে বৈধ। বাকি বিবাহ বন্ধন ছাড়া অন্য বন্ধন যদি পেতে প্রেম ভালোবাসা কি কি সব যদি করে তাহলে সেটা হচ্ছে ব্যভিচার। তো এই ব্যভিচার ইসলামে হারাম। ইসলামে দৈহিক মিলন করতে হলে নারী পুরুষের বিবাহ পবিত্র বিবাহের বন্ধন হওয়া দরকার, শুদ্ধ বন্ধন। ব্যভিচারের দিকে আকর্ষণ করে এমন সমূহ আচরণকেও নিষেধ করেছে ইসলাম। শুধু ব্যভিচারই না, ব্যভিচারের দিকে আকর্ষণ করে, ব্যভিচারের পথে নিয়ে যায়, ব্যভিচারের পথে পা পিছলে যায় এমন আচরণ করাও ইসলামে নিষিদ্ধ। ব্যভিচারের সকল চোরা পথকে বন্ধ করা হয়েছে ইসলামী নৈতিকতায়, ইসলামী সংবিধানে। সুতরাং ইসলাম নারী পুরুষ উভয়কে বলেছে তোমরা চক্ষু অবনত করো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই কথা, কারণ ঘষাঘষি থেকে আগুন লাগে এবং চোখাচোখি থেকে শুরু হয় কাছাকাছি হওয়ার প্রস্তুতি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করে দিয়েছেন এই চোখাচোখি যাতে না হয়, ফলে আকর্ষণ ঘর্ষণ সংঘর্ষ না হয়। আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নিসা 30 থেকে 31 নম্বর আয়াত, সূরা নূরের 30 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, অবনত করে, ঝুঁকিয়ে নেয়। তার মানে কি? হারাম মহিলা, যে মহিলাকে দেখা তার জন্য হারাম, সে যেন তার দিকে চোখ তুলে না দেখে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে। এই তো যৌন অঙ্গকে এখানে তার সঙ্গে সঙ্গে উল্লেখ করা হয়। তার মানে কি? যে কাম নজরে কোন মহিলার প্রতি দৃষ্টিপাত করা, তোমার যৌনাঙ্গ হেফাজত না থাকতে পারে, এই করলে পরে দৃষ্টিপাত, অবৈধ দৃষ্টিপাত করলে তোমার যৌনাঙ্গ হেফাজতে না থাকতে পারে। অতএব সাবধান, তোমরা ভূমিকাতেই তোমাদের দৃষ্টিকে সংযত করে নাও, যাতে করে সেই মহিলার দিকে তাকিয়ে তার ছবি তোমার মনের মানসপটে অঙ্কিত হবে, চিত্রিত হবে। তারপর তুমি তাকে কল্পনা করবে, কল্পনা করতে করতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তার নিকট হওয়ার নৈকট্য লাভ করার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। ফলে তোমাকে নিয়ে যাবে কোথায়? শেষকালে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার যৌনাঙ্গ হেফাজত থাকবে না, মানে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়বে। এই জন্য মুমিনদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন শুরুতেই এই শ্রেণীর ব্যাপার ঘটলে যেন সামনে কোন মহিলা এলে যে মহিলার দিকে তাকানো তার জন্য জায়েজ নয়, সেই মহিলার দিকে যেন কাম নজরে না তাকায়। আল্লাহ তাআলা বলছেন যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তাদের জন্য অধিকতর পবিত্র। পবিত্রতা, পরিচ্ছন্নতা, সচ্চরিত্রতা যদি বলা হয়, আর সতীত্ব যাকে বলে মেয়েদের, সেটা হচ্ছে পবিত্রতা। আর এটা হচ্ছে এরকম করলে সে পবিত্র থাকবে, আর ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। শুধু পুরুষরাই যে নারী দেখবে না তা নয়, বরং মহিলারাও পুরুষ দর্শন করবে না। আর সেটা হচ্ছে কি? কাম দর্শন। অবশ্য পুরুষদেরকে অনেকে প্রশ্ন করে যে মেয়েদেরকে বোরকা পরতে হলো আর ছেলেদেরকে কেন বোরকা পরতে হলো না? তার মানে যেমন পুরুষরা মেয়ে দেখতে পারে না, তেমনি মেয়েরাও তো পুরুষ দেখতে পারে না। তো পুরুষদের জন্য মেয়েরা বোরকা পরবে, তেমনি মেয়েদের জন্য পুরুষরাও বোরকা পরবে। এটা কেন, একতরফা কেন? এটা নিশ্চয়ই জবাব যারা জ্ঞানী মানুষ, যারা বিবেচনা করে জানতে পারে যে উভয় জাতির মধ্যে মহিলাকেও বোরকা পরতে হতো না যদি তারা পুরুষদের মতো হতো। কারণ পুরুষদের দেহ সেরকম কমনীয় নয়, সেরকম আকর্ষণীয় নয়, সেরকম লোভনীয় নয় যেমন মহিলাদের। মহিলাদের যে কোনো অঙ্গ দেখে পরে, যদি সে স্বাস্থ্যবতী এবং সুন্দরী মহিলা হয়, তার যে কোনো অঙ্গ দেখলে পুরুষের মনে কি জাগে? কামনা জাগে, এক প্রকার লোভ জাগে, আকর্ষণ জাগে। এই জন্য মহিলার দেহটাকে দুর্লভ করার ব্যবস্থা করা হলো, এবং যে জিনিস যার দাম বেশি তাকে তত গোপনে রাখার মতো ব্যবস্থা করা হলো। পুরুষ হচ্ছে কাঁচের মতো আর মহিলা হচ্ছে কাঞ্চনের মতো। কাঞ্চন মানে কি? আমরা হচ্ছে পুরুষ হচ্ছে কাঁচ, মহিলা হচ্ছে কাঞ্চন। কাঁচ না কাঞ্চন তুমি, কাঁচ জানেন কাঁচ, কাঁচের দাম অত নেই, যেখানে সেখানে পড়ে থাকে তার দিকে কেউ তাকিয়েও দেখে না। কিন্তু কাঞ্চন যদি কেউ হয়, কাঞ্চন মানে স্বর্ণ সোনা, স্বর্ণ সোনা যদি হয় যেখানে সেখানে পড়ে থাকবে, যেখানে সেখানে থাকলে দেখবেন রাস্তায় পার হচ্ছেন ওই সামনেটা চকচক করছে, সূর্যের আলোতে চকচক করছে, যানটা কেমন ঠক করে ওঠে, মনে হয় যেন সোনা পড়ে আছে, তাই না? মনে হয় না, হয় না? এটা কি যে স্বর্ণের প্রতি, টাকা পয়সার প্রতি মানুষের লোভ থাকে, তো মনে হয় যেন স্বর্ণ পড়ে আছে। একটা যদি আপনার ইমিটেশন থাকে কিংবা স্বর্ণ স্বর্ণের মতো দেখতে কোনো জিনিস পড়ে থাকে, সেটাকে নিয়েও বারবার আমরা চেষ্টা করে দেখি যে স্বর্ণ কিনা, বিশেষ করে সৌদি আরবে, কারণ এখানে স্বর্ণ বেশিরভাগ ব্যবহার হয়, তো মনে হয় যেন স্বর্ণ পড়ে আছে, এটাই স্বাভাবিক। সুতরাং স্বর্ণ কাঞ্চন হয়ে মহিলা যখন থাকে, মহিলা হচ্ছে কাঞ্চনের মতো লোভনীয়, এই জন্য মহিলাকে কি করতে বলা হয়েছে, গোপন করতে বলা হয়েছে একতরফা। তবে তার মানে এই নয় যে মহিলা গোপন করবে আর সে বোরকার ফাঁক দিয়ে পুরুষ দেখবে না, তা না। পুরুষের দেহ আকর্ষণীয় নয়, পুরুষের দেহ সে বড় সে সুন্দর কত বড় সুন্দর দেখবে, কিন্তু তাতে তার যৌন অনুভূতি জাগ্রত হয় না। যেমন পুরুষ যদি মহিলার অঙ্গ দেখে তাতে যৌন অনুভূতি কি হয়, জাগ্রত হয়। এটা সাধারণত আলেম ওলামা না, বিজ্ঞান স্বীকার করেছে যে একজন পুরুষের সামনে যদি মহিলা থাকে, তার যে ভিতরে বিভিন্ন রকমের হরমোন আছে, সে হরমোনের পরিবর্তন ঘটায় এবং ক্ষরণ হয়, যেটাকে ওলামারা উদাহরণ দিয়ে থাকেন যে আপনার চোখের সামনে যদি এখানে তেঁতুল খাওয়া হয়, তেঁতুল যদি ভাঙা হয় কিংবা লেবু কাটা হয়, যে কি বলে লেমন যাকে বলে, কাগজি লেবু, কাগজা লেবু যদি কাটা হয় আর রস যদি এইভাবে নিংড়ানো হয়, তো আপনার দেখেন আমি মুখে বলছি, আমার মুখ থেকে কি বেরোচ্ছে, পানি বেরোচ্ছে। এই হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে মানবের প্রকৃতি, মানুষের প্রকৃতি, যে এক এক জিনিসের প্রতি এক একটা, হ্যাঁ, টক বললি মুখে পানি আসছে। শিখ মহিলাকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে সামনে মহিলা থাকলে যে মহিলার দিকে তারা বলবে, তো মা বোনও তো এরকম না, মা বোনের প্রতি ওই আকর্ষণটা থাকে না, কেননা ওটা কি করা হয়েছে, ওটাকে আল্লাহ তাআলা ঠিক এই সম্পর্ক জুড়ে দিয়ে বলা হয়েছে এই এই হারাম, মানুষকে সে জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু যে হারাম নয় তার প্রতি দেখবেন আপনার তাকানোতে সেই বন্ধন থাকে না, সেই সংযম থাকে না। আপনার নিজের বোন আর আপনার চাচাতো বোন যদি পাশাপাশি থাকে, আপনি কার দিকে তাকাবেন, এটা চাচাতো বোনের দিকে তাকাবেন, তার কারণ আপনার জানা আছে যে এটা হারাম আর ওটা হালাল। মানুষের প্রকৃতি এরকম, তো মানুষের প্রকৃতির মধ্যে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি দিয়েছেন, সৃষ্টি করেছেন, যার ফলে বলা হয়েছে যে তোমরা দৃষ্টিকে সংযত করো, দৃষ্টিকে সংযত করতে না পারলে তোমরা কিন্তু এক সময়ে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে যে ক্ষতি হয়ে বসবে, মান সম্মান হারিয়ে ফেলবে, মান সম্ভ্রম তোমরা হারিয়ে ফেলবে, নিজে নিজে মান সম্ভ্রম বাঁচানোর এটাই হলো প্রাথমিক প্রয়াস। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচমকা দৃষ্টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহিলার উপরে, যে মহিলাকে দেখা আমার জন্য হালাল নয়, সেই মহিলার প্রতি আচমকা দৃষ্টি পড়ে গেল, হঠাৎ করে দেখালাম দেখে মেয়ে যাচ্ছে, মহিলা যাচ্ছে, তাহলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, যেন আমি আমার চোখকে, আমার দৃষ্টিকে ফিরিয়ে নিই, মানে চোখটা নজরটা পড়লো তাকিয়েই থাকবো তা না, বরং সরিয়ে নেবো, ফিরিয়ে নেবো, নিচে থেকে করে নেবো, তাকিয়ে থাকবো কিংবা আর একবার তাকিয়ে দেখি, না এরকম না, একবার চোখে চোখ পড়ে গেছে, একবার আমার জন্য বৈধ, যেহেতু আমি প্রথমে দেখলাম, তারপর দেখলাম এটা মেয়ে, এমন এক মহিলা যাকে দেখা বৈধ নয়, তখন আমি আমার চোখ ফিরিয়ে নেবো, ঘুরিয়ে নেবো, আবার দ্বিতীয়বার তাকিয়ে দেখবো, এটাও কিন্তু আমার জন্য হালাল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, ইয়া আলী, লা তুতবি'ই নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। আলী, একবার যদি কোনো মহিলার উপর দৃষ্টি পড়ে যায়, তো পুনরায় তার উপর তার প্রতি দৃষ্টি দিও না, তার প্রতি দৃষ্টি করো, দৃষ্টিপাত করো না, কারণ প্রথমবার দৃষ্টি তো আশঙ্কা পড়ে গেছে, অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে, সেটা তোমার জন্য বৈধ করা হবে। কিন্তু দ্বিতীয়বার যে ইচ্ছা করে, এটা দ্বিতীয়বার কি হয়, দ্বিতীয়বার দৃষ্টি যেটা হয় সেটা ইচ্ছা করে করতে হয়, এই জন্য এটা তোমার জন্য বৈধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন পুরুষের গুপ্তাঙ্গের দিকে, তার গোপনাঙ্গের দিকে না তাকায়, আর কোন মহিলা যেন, ওয়ালা আল মারআতু ইলা আওরাতিল মারআ, আর কোন মহিলা যেন মহিলার গুপ্তাঙ্গের দিকে না তাকায়। এখন গুপ্তাঙ্গ কাকে বলে? পুরুষের গুপ্তাঙ্গ গোপনাঙ্গ কোন জায়গাটা? পুরুষের গোপনাঙ্গ গুপ্তাঙ্গ, যাকে পুরুষকেও দেখানো যায় না, যে অঙ্গ পুরুষকেও দেখানো যায় না, সেটা কোথা থেকে কোথা পর্যন্ত? নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ কোনো সময়ই কোনো পুরুষকে, নারী কথা দূরের কথা, কোনো পুরুষকেও দেখানো যায় না, কেবল নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীর জন্য বৈধ হালাল সে দেখতে পারে, তাকে দেখাতে পারে, কিন্তু এছাড়া অন্য কোন পুরুষকেও, পুরুষ পুরুষ সমস্যা নেই না, তাও দেখানো যাবে না। ফুটবল খেলতে গিয়ে, হাঁটু খেলতে গিয়ে, ইত্যাদি খেলতে গিয়ে দেখবেন অনেকে হাঁটুর কি বলে আপনার হাঁটুর উপরেও কেবল একটা জাঙ্গিয়া বা চাড্ডি যাকে বলে পড়ে খেলছে, এটা দেখা দেখানো যায়জ না আর দেখাও যায়জ না, কোন পুরুষ সেই অঙ্গ দিকে তাকিয়ে দেখতে পারে না। তাহলে এটা হচ্ছে তার গোপনাঙ্গ বা গুপ্তাঙ্গ। আর মহিলাদের গুপ্তাঙ্গ কোনটা? পুরুষের কাছে তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই হচ্ছে গোপনাঙ্গ গুপ্তাঙ্গ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারআতু আওরা, মানে মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, তার চুল, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব পর পুরুষের কাছে কি? গোপনাঙ্গ। বাকি থাকলো এমন পুরুষ আছে যে পুরুষ তার জন্য মাহরাম, তার মাথার চুল দেখতে পারে, তার চেহারা দেখতে পারে, তার হাত দেখতে পারে, তার পা দেখতে পারে, তাই না? কিন্তু এমন গোপনাঙ্গ আছে যে মাহরামও দেখতে পারে না, যেমন বিশেষ কোমলাঙ্গ, বিশেষ বক্ষস্থল কিংবা নাভির নিচের অংশ ইত্যাদি ইত্যাদি। এবং মহিলার শরীরেও এমন অঙ্গ আছে, যেমন পেট, যেমন পিঠের অংশ যে ভাঁজ পড়ে, এগুলোতেও অনেক আকর্ষণ সৃষ্টি করে, সেগুলোও মাহরাম হলেও দেখানো উচিত না, কারণ তাতে আকর্ষণ সৃষ্টি করে। সুতরাং মহিলা যদি মহিলা হয়, মহিলাকেও দেখানো ঠিক না এই অঙ্গগুলো, মহিলাকেও দেখানো, তো মেয়ে ছেলে সমস্যা কি যে খুলে দেখাবো মহিলাকে, এটাও ঠিক না, এটাও জায়েজ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, কোন মহিলা যেন কোন মহিলার গোপনাঙ্গ না দেখে, তার দেখ দেখবে, তার বক্ষস্থল দেখবে, এটা কোন মহিলার জন্য জায়েজ না। আর ওয়ালা ইউফযির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, কোন পুরুষ যেন একটি কাপড়ে, মানে তার দেহে অন্য কাপড় নাই, একটা কাপড়ে দুজন পুরুষ কিংবা একটা কাপড়ে দুজন মহিলা একসঙ্গে জড়িয়ে শুয়ে না থাকে, আলাদা আলাদা কাপড় দিয়ে যেন থাকে। তো এখানে শরীয়তের বিধানটা কেন হলো? যে যাতে করে সম্মান, মান সম্মান সম্ভ্রম বজায় থাকে, এবং একে অপরে না দেখবে আর না দেখাবে, না দেখবে আর না দেখাবে, নিজের গোপনাঙ্গকে পুরুষের কাছেও যেমন গোপন করতে হবে, আর স্ত্রীর মানে মহিলার কাছেও গোপন করতে হবে, মহিলাকে দেখাবে না, তবে স্বামী সব দেখতে পারে, তাই না? কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, এটা আল্লাহ স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে, একে অপরের সর্বাঙ্গ দেখতে পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু অন্যান্য পুরুষের মাহরামদের ক্ষেত্রে কি দেখানো যাবে এবং গায়ের মাহরামদের ক্ষেত্রে কি দেখানো যাবে, কিছুই দেখানো যাবে না, এই বিধান যেন মেনে চলে। নচেত মান সম্মানে এই পাপ যদি করে, এই বিধান লঙ্ঘন করে পাপ করলে পরে মান সম্মানে কি হবে, আঘাত আসবে, প্রভাব পড়বে। এ সকল নির্দেশ হলো কেবল নিজের সম্মান বাঁচানোর উদ্দেশ্যে। যারা এ সকল আদেশ লঙ্ঘন করার পাপ করে, তাদের মান সম্মান একদিন না একদিন ভুলুণ্ঠিত অবশ্যই হয়ে পড়ে। দর্শন ঘটিত কোনো অনভিপ্রেত অপরাধ না ঘটতে দেওয়ার মানুষে প্রবেশ অনুমতির বিধান রয়েছে ইসলামে। প্রবেশ অনুমতি জানেন কাকে বলে? আপনি একজনের বাড়ি প্রবেশ করবেন, তো না সারিয়ে না অনুমতি নিয়ে সোজা ঢুকে যাবেন? অন্যের বাড়ি প্রবেশ করতে, যদিও আপনার নিজের মায়ের বাড়ি হয়, যেখানে আপনার মা থাকে আর কেউ থাকে না, তো আপনি দরজা খুলে বা দরজা খোলা আছে ডাইরেক্ট ঢুকে যাবেন? আচ্ছা, তার আগে বলেন, মুসলিমদের বাড়ির দরজা খোলা থাকবে না বন্ধ থাকবে? বন্ধ থাকবে, বন্ধ থাকবে। সেই দরজায় কড়াঘাত করতে হবে, অনুমতি নিতে হবে, যদিও আপনি জানেন যে এই বাড়িতে আমার মা ছাড়া অন্য কেউ নাই, কারণ আপনি চান না যে আপনার মা এমন অবস্থায় থাকুক যে অবস্থায় দেখতে আপনি পছন্দ করেন। যদি আপনি, হ্যাঁ, স্ত্রী থাকে, আপনি জানেন শিওর যে এখানে আমার স্ত্রী ছাড়া কেউ নেই, অনুমতির দরকার নেই, কারণ স্ত্রী স্ত্রী, তাকে আপনি যে কোনো অবস্থায় দেখতে পারেন। তবে হ্যাঁ, যদি বিদেশ থেকে বাইরে থেকে আসেন, তাহলে খবর না দিয়ে আপনি স্ত্রীর কাছে যেতে পারেন না, সেটা অন্য ব্যাপার। যেহেতু আপনি আসবেন এমন সময় হঠাৎ করে আমার স্ত্রীকে এমন দেখবেন যে আপনি দেখতে পছন্দ করেন না, সে মানে আগোছালো আছে, সাজসজ্জা নেই, তাকে দেখতে আপনি পছন্দ করেন না, এভাবে মানে নোংরা হয়ে আছে ইত্যাদি। কিংবা এমনও হতে পারে যে সে হয়তো কোনো পরপুরুষের সঙ্গে গল্প করছে, আপনি এসে দেখলে হঠাৎ করে দেখলে পরে আপনার কুধারণা হবে ইত্যাদি ইত্যাদি, এই জন্য আগে থেকে খবর দাও, সে ব্যাপার আলাদা। কিন্তু আপনার বাড়িতে আপনি স্ত্রী ছেড়ে নামাজ পড়তে গেছেন, মসজিদে যখন ফিরে যাবেন তখন কি অনুমতি দিতে হবে না? আপনার স্ত্রী, তাই না? বাকি অন্যান্য ঘরে সেটা আপনার ঘর, সেটা নিজেরও ঘর। আর অন্য ঘরে যখন প্রবেশ করবে তখন কি করো? অনুমতি নাও, বাড়ির ইজ্জত যাতে নষ্ট না হয়, কোন মহিলার প্রতি অথবা কারো গোপনাঙ্গের প্রতি যেন দৃষ্টিপাত না হয়, তার জন্যই কোরআন নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে অনুমতি নিয়েছো এবং সালাম না দিয়েছো। দেখছেন, সালাম দিতে হবে বাড়িতে এসে, অনুমতি নিতে হবে এবং সালাম নিতে হবে, আসসালামু আলাইকুম, বাড়িতে কি আছো গো? তখন আপনার ভিতর থেকে শব্দ আসবে, ঠিক আছে কিনা? বাড়ির ভিতর থেকে শব্দ আসবে, তখন অনুমতি দেওয়া হবে, ওয়ালাইকুম সালাম, কে? আমি অমুক, নাম বলতে হবে। তারপরে হ্যাঁ আসুন আসুন, তখন আপনি দরজা ঠেলে কিংবা খোলা থাকলে প্রবেশ করবেন, তাছাড়া প্রবেশ করবেন না। কেন? যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ না পাও, কোনো অনুমতি না পাও, কিংবা বাড়িতে কেউ নেই মনে করো, ফালা তাদখুলুহা, তাহলে সেই বাড়িতে তুমি প্রবেশ বা তোমরা প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। ওয়াইন ক্বীলা লাকুম রুজিউ ফারজিউ, আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও গো, বাড়িতে এখন নেই, পুরুষ মানুষরা কেউ নেই, আপনি গেলেন মেয়ে বাড়ির মধ্যে সব মেয়ে, আর আপনাকে বলে রাখো বাড়িতে কেউ নেই, তখন আপনার মনটা যেন ছোট না হয়, দেখো আমাকে ফিরিয়ে দিল, পুরুষ না থাকলে তো কি হলো, আমি কি চরিত্রহীন, আমি কি অমক, আমি কি তমক, আমি কি খালাতো ভাই নই, আমি কি মামাতো ভাই নই। একজনকে বলা হলো, তোমার অমককে বলো গো আমাদের বাড়ি যায় না কেন বেড়াতে? আর বাবা তোমাদের বাড়ি কেন যাবে, তোমার বউ তো আর আমার ছেলেকে দেখা দেবে না, বুঝতে পারছেন, মানে ভাবি দেখা দেবে না, তার জন্য ভাইয়ের সঙ্গেও দেখা করতে যাবে না, বইয়ের সঙ্গে পাশাপাশি বসে গল্প করতে পারবে না, তাই সে বাড়িয়া যাবে না। এরকম কেন? আল্লাহ বলছেন যদি তোমাদেরকে বলা হয় ইনক্রিলালা তোমার যেও ফার যেও, যদি বলা হয় যে না বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষরা নেই, অতএব তোমরা আসবে এটা ঠিক না, অতএব তোমরা ফিরে যাও, আর একদম নির্দ্বিধায় মানে মনের ভিতরে কোনো রকমের কুণ্ঠা না রেখে সে ফিরে যাবে, যেহেতু বাড়িতে কেউ নেই, শুধু মেয়ে ছেলে আছে, আর সেখানে হ্যাঁ যদি মেয়েদের মধ্যে কেউ মাহারাত থাকে সেটা আলাদা কথা, তার ফিরে যেতে বলবে না, খালা হলো ফুপু হলো সে তার খালে কি বলবে ফিরে যাও না, আর যদি বলে ফিরে যাও তাও ফিরে যেতে হবে। হুয়া আজকা লাকুম আল্লাহু বিমা তাআমালুনা আলিম, যে বিধান দেওয়া হলো এই বিধান যদি তোমরা মেনে নাও তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য পবিত্রতম, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা সবিশেষ অবহিত। ইন্নামা জুয়েলাল ইসতিজান মিন আজলিল বাসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনুমতি নেওয়া হয়েছে শুধু চোখের জন্য, চোখের জন্য অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে, আর চোখ যদি আপনি গিয়ে বাড়ির ভিতরে তাকান আগে থেকেই, তারপর যদি আসসালামু আলাইকুম বলে আগে বাড়ির ভিতরে তাকালে মেয়ে মহিলা দেখলেন, দেখার পরে বলছে আসসালামু আলাইকুম, গেছে না, চোখের জন্যই অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে, উঁকি মেরে বাড়ির ভিতরে তাকিয়ে দেখায় মহাপাপ অপরাধ। এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে ইসলাম এবং বলেছে যদি কেউ বাড়ির দিকে তাকায় মানে তালা ফি বাইত কওমিন বিগাইরি ইযনিহিম ফাকাদ হালাল লাহুম আন ইফকাউ আন আইনা আইনা, তার মানে যদি বিনা অনুমতিতে বাড়ির দিকে তাকায় তাদের জন্য হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়, তার চোখ ফুটিয়ে দেবে, তার মানে কত বিশাল পাপ, বিনা অনুমতিতে বিনা জেনে গাছ থেকে উঠে করে উপরে, আপনি জানেন কত বদমাস আছে যা গাছ থেকে উঠে যে যেসব মহিলাদেরকে দেখা যায় না তাদেরকে দেখার চেষ্টা করে, আপনারা নিশ্চয়ই জানেন বধু সরোবর যে যে পুকুরের ঘাটে গিয়ে মেয়েরা গা ধোয় গোসল করে, আমার দেশে তো পাড়া গ্রামে সব পুকুরে পায় শহরেও আছে গোসল করে, তো তারা ওই সব মেয়েদের অঙ্গ দেখার জন্য এখানে ঝোপে ঝাড়ে গাছের উপরে উঠে কোনো বাড়ির জানলায় বসে এইসব তাকিয়ে তাকিয়ে দেখে, এগুলো হালাল না হারাম? হারাম। যেমন আমরা ঘরের ভিতরে বসে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে, টিভির মাধ্যমে আর নেটের মাধ্যমে আর কি বলে এটাকে গ্যালাক্সি মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যদি বসে বসে দেখি, তাও পাপ। মহিলাদেরকে আমরা হয়তো বাইরে গিয়ে দেখলে সেটা সম্মান সম্মান থাকবে না, দেখবো না শহীদ মিয়া লম্বা লম্বা দাড়ি রেখে মেয়ে দেখছিল, বলবেটা বলবে না। কিন্তু শহীদ মিয়া যদি ঘরের ভিতরে বসে থাকে, কেউ বলবে যে শহীদ মিয়া মেয়ে দেখছিল? বলতে পারবে না। তো গোপনে পাপ, এটা হচ্ছে প্রকাশ্যে পাপ, এটা হচ্ছে গোপনে পাপ। পাপ কিন্তু পাপই, ওটা হয়তো আল্লাহর কাছে সম্মান থাকবে না, মানুষের কাছে সম্মান থাকবে না যে শহীদ মিয়া মেয়ে দেখছে। আর ঘরের ভিতরে দেখলে মানুষ হয়তো জানতে পারলো না, দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় পড়াই চুরি করছে, কিন্তু আল্লাহর কাছে সম্মান থাকবে না, তাই না? এই জন্য যেভাবেই হোক না কেন, যেটা পাপ সেটা পাপ, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত তাহলে আজকে থাকলো দুটো বিষয়। এরপরে আমরা আরো অন্যান্য বিষয় আছে যেগুলো ব্যভিচারের নিকটবর্তী করে এবং মান সম্ভ্রমে ক্ষতি হয় এমন পাপ মানুষের দ্বারা ঘটে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন, হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।